কাজেই তোমরা এই বৈঠকটাকে দর্শের মতোই আহমিয়ত দিয়ে শুনবা ইনশাল্লাহ। এবং মনে মনে দোয়া করে আল্লাহ কতগুলো আমাদেরকে বুঝাই দিল। অনেক সময় শোনে কিন্তু বোঝে না। জানে দেখো কে কে কোন মন নিয়ে শুনতেছে, এই কথাগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। হাকিমুল মত জমানার মুজাদ্দিদ মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, মানুষ দুনিয়ার জীবনে যা কিছু করে সব কিছু কবরে তার ছবি হয়ে যাবে। মা আল ফেজমিন কলিন ইল্লা লাদাই রকিবুন আতিদ, এদের দলিল দিছেন ছাত্ররা দর্শে কোন মন নিয়ে বসে, এখলাসের সাথে বসে নাকি এখলাস ছাড়া বসে, মনোযোগী হয়ে বসে না অমনোযোগী বসে, সব কিছু কী যাবে রেকর্ড এবং ছবি হয়ে যাবে, মরে গেলে সব দেখতে পাবে। দুনিয়ার জগৎটা এরকম, যেরকম বর্তমান জমানায় সিসি ক্যামেরা বেরিয়েছে না, রেখে দেয় আপনি কিন্তু সিসি ক্যামেরা আওতায় আছেন, তখন সব সতর্ক হয়ে যাবে, ওরে বাবা এখানে চলাবলা খুব সতর্কতার সাথে করতে হবে, ঠিক কিনা? ঠিক এরকম আল্লাহ তালা বলে দিয়েছেন, ইয়া আলামু কেরামুল কাতিবিনা ইয়া আলামু না মা তাফাল, কেরামুল কাতিবিন হলো তোমাদের সিসি ক্যামেরা, কে কী করে না করে সদরে গোপনে সব তারা জানে, সব কিছু ছবি এবং ভিডিও করে তারা রেকর্ড করে, বর্জক জগতে সব সংরক্ষিত হয়ে যাচ্ছে, তেমনি রেকর্ড আমি যা বলবো সব রেকর্ড হয়ে যাবে, পরবর্তীতে আমি তো শুনতে চাই এগুলো আমি শুনতে পারবো, ঠিক কিনা? কিন্তু এই মেশিনটা কী করবে, আমি যা যা বলছি তাই শোনাই দেবে, অন্য কিছু শোনাবে। অর্থাৎ থানী মতলা বলেন যে আখেরাতে গেলে মানুষ দুনিয়াতে যা আচরণ করছে, যা তাকানি ঝাকানি, তার চলাবলা, তার ভিতর বাহির, তার জাহের বাতের সব কিছু দেখা যাবে। কতটা বোঝা গেছে রে, কতটা বোঝা গেছে? হ্যাঁ, অর্থাৎ হাকিমুল উম্মত থানবী জাজাউল আমার কিতাবের মধ্যে, তালিমুদ্দিন কিতাবের মধ্যে লিখছেন যে মানুষের প্রত্যেকটা কর্ম এবং কথা হারাকাত সাকানাত তিন যুগের সাথে সম্পৃক্ত, তিন যুগ, তিন জগৎ, তিন জগতের সাথে, জগৎ তিনটা কিন্তু, আলমের দুনিয়া, আলমে বরজখ, আলমে আখেরাত, আলমে দুনিয়াকে বাংলা বলে পার্থিব জীবন, আর আলমে বরজখকে অন্তরাল জগৎ বলে, অন্তরাল জগৎ বাংলায়, আলমে আখেরাতকে আলমে গায়েব বলে, অদৃশ্য জগৎ। মানুষ যা কিছু করে ভালো বা মন্দ, তার কল ফেল, তার নেকামল বদামল, তার তাকানি জাগানি, তার চিন্তা চেতনা, তার উঠা বসা, চাল চলার হরকাল থাকানা সব কিছু এই তিন জগতের সাথে সম্পৃক্ত। উনি মিশাল দিয়েছেন টেপ রেকর্ড দিয়ে, টেপ রেকর্ড, দুনিয়া হলো, দুনিয়ার জগতে সব কিছু হলো কেমন ধরনের বক্তা কথা বলতেছে, আর কবর হলো কেমন ধরনের রেকর্ড টেপ করতেছে, আর আখেরাত হলো এই যখন টেপ আমার ছাড়া হবে সে শোনাই দিবে মানুষকে, তার দুনিয়ার সব কিছু আখেরাত শোনাই দেবে, দেখা দেবে তুমি এ করেছিলে না। যদি একটা ছাত্র শুধু এই কথাটা মনে রাখে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে অনেক খারাপ কাজ থেকে বাঁচার জন্য সহায়ক হিসেবে বানাবে, ঠিক কিনা? আমি যা করতে সব কী হচ্ছে রেকর্ড হয়ে যাচ্ছে, দর্শে বসে মজলিসে বসে কে কী করে না করে, হুজুরা টের পায় না, বক্তা টের পায় না, কিন্তু কে টের পায়, আল্লাহ ভক্তের ভান এবং সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই মজলিসে কে ঘুমাবে তাও গিয়ে যাবে, সবই হয়ে যাবে। মরার সাথে সাথে দেখতে হবে আমি দর্শে বসে কী করেছিলাম। তোমরা যখন ছুটিতে বাড়ি যাও তখন কী করো হুজুর জানে, কিন্তু কে জানে? আল্লাহ পাক জানেন, কেরামন কাতিবেন জানে, সব রেকর্ড হয়। মরে গেলে তুমি সব জানতে পারবা, কোনো কিছু গোপন থাকবে না। আমার আমল মিস করা যারা তিন খয়রা নিয়ে রা, আমার আমল মিস করা যারা তিন দলিল দলিল দিস নি, যারা যারা বদামল যারা যারা নিকামল সব দেখতে হবে। কবর সব দেখতে পাবে, আল্লাহর কালাম সত্য, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এক শহীদ জয়ীফের কোনো ব্যাপার আছে নাকি? হাদিসের ক্ষেত্রে একথা বলা যায় সহি না জয়ীফ, আয়াত তো বিলকুল সহি, ঠিক কিনা সন্দেহ আছে? এখন একিনের দরকার, কী দরকার? একিন দরকার, হ্যাঁ তাই নাকি? তাই হবে, হবে তাই। আচ্ছা থানবী রহমতুল্লাহ কত পক্ষে দলিল দিয়েছেন সুরা কাহফের আয়াত, ফাউজিয়াল কিতাব, ফাউজিয়াল কিতাব, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, কিতাব মানে আমলনামা, কিতাব মানে কি? আমলনামা, মানুষকে হাসরের মাধ্যমে আখেরাতে দেখানো হবে, তার সামনে আনা হবে। তুমি যৌবনে জীবনে সদরে গোপনে ছাত্র জীবনে কর্মজীবনে পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে কী করেছো, এই অজিয়াল কিতাব। কিতাব মানে কি? আমলনামা, তার সামনে তুলে ধরা হবে। এখন যারা মুজরিমিন গুনাগার, আল্লাহ তাআলা বলেন তারা ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, গুনাগার লোকগুলো যারা শুধু গুনাহ করেছে, হাজার হাজার লাখ লাখ চোখের গুনাহ করেছে, লক্ষ লক্ষ জিব্বার গুনাহ করেছে, লক্ষ লক্ষ তারা কুধারণা করেছে, গীবত করেছে, বিভূত কাজ করেছে, অনর্থক কাজ করেছে, এই লোকগুলি বুঝতে পারবে যে আমাদের আমলনামার অবস্থা ভালো না। তখন আমলনামা দেখবে ভয়তে ভয়তে মুশফিকিনা মিম্মা ফিহি, এবং ওই সব বলে উঠবে কী বলবে, ওয়াকুলুন ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এ সমস্ত গুনাহগাররা, এ সমস্ত গুনাহগার তালবেলেরা বলবে আফসোস আমাদের ধ্বংস, আমাদের দুর্ভাগ্য, আমাদের জন্য ওয়াইল ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এ আমলনামার কী হলো, কী হয়েছে? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটা সগীরা একটা কবিরা বাদ দেয়নি, সবগুলো সংরক্ষণ করে ফেলছে। আমাদের কী অবস্থা হবে এখন? আমাদের এত গুরুত্ব দিয়ে নেই যে সগীরা কবিরা, আল্লাহ বলেন এরা ছাত্র জীবনে পুরা জীবনে সদরে গোপনে যা কিছু করছে, ওয়াজাদু মা আমিলু হাজরা, ওয়াজাদু মা আমিলু হাজরা, জীবনে যা আমল করছে, যা বলছে, যা করছে, নেক আমল বদামল সব কিছু তারা উপস্থিত দেখবে। শেষে আল্লাহ তাআলা বলছেন যে রসুল আপনার উম্মতের উপরে আপনার রব কোনো জুলুম করবে না, কোনো জুলুম করবে না, ভালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, কোনো ছাত্র ভালো জুলুম করবে না, সে করে নেই এমন দিনে তার আমলনামা উঠবে না। আমলনামা কি উঠবে? যা করেছে তাই উঠবে। কেরামন কাতিমের টেপ রেকর্ড, এই ভিডিও এমন জিনিস, এই সিসি ক্যামেরা এমন জিনিস যে কোনো কিছু উল্টো পাল্টা হবে না, যা করেছে তাই উঠবে। কথা বুঝা গেছে রে? হ্যাঁ, বাস এইটুকু আজকের ওয়াজ নসিহত। এটা মোরা গাবা, এটা কি চিন্তা করবা? তাই তো, আমরা যা কিছু করি, আমাদের চোখ, আমাদের জিহ্বা, আমাদের হাত পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু করে, এগুলি হুজুরে জানুক আর না জানুক, দারুল কামা জানুক আর না জানুক, কে জানে? ফেরেশতাই জানে। কিরামুল কাতিবিন ইয়া আলামুনা মা তাফালুন, আল্লাহ তো অবশ্যই জানে। তারা কে জানে? কিরামুল কাতিবিন জানে। কিরামুল কাতিবিন জানলে কি শিরক হবে নাকি? কোরআন শরীফ বলতেছে, বয় আছে নাকি? সব কিছু আল্লাহ জানে, আল্লাহ জানে। কিরামুল কাতিবিন ইয়া আলামুনা মা তাফালুন, মানুষ যত কাজ করে, যত গুনার কাজ করে, এক একটা গুণা ধরে চারটা সাক্ষী হবে। একটা গুণ করে সাক্ষী হয়, মনে থাকবে? প্রত্যেকটা গুণা ধরে করে সাক্ষী। এক নম্বরে কিরামুল কাতিবিন, দুই নম্বরে আমল নামা, দুই নম্বর কি, তিন নম্বরে সে জায়গায় বসে গুণা করে সে জমি জমিন তু হাত দুশো আখবারা, তুমি বলে দেবে আল্লাহ আমার উপর বসে গুণা করেছিল। দর্শিকা বলে দেবে আল্লাহ এই দর্শক বসে গুণাটা করেছিল। ক নম্বরে হলো? চার নম্বরে যে অঙ্গ দিয়ে গুণা করছে সে অঙ্গ সাক্ষী। আর যেমন আসতুমু আল্লাহ আই মতুকাল লোমন আই দিই পদ্মা সাধু আর্জুন বিমা কানু দেখছিব। এক গুণার ক সাক্ষী, চারশো, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেট করে রাখছেন সাক্ষী, জমিন সাক্ষী, আমলনামা সাক্ষী, কিরামুল কাতিবিন সাক্ষী, আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কি সাক্ষী। যখন মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে কোনো ছাত্র বলবে আল্লাহ আমি এই গুণা করিনি, করেছিল সাক্ষী দেবো, দেন সাক্ষী, কেন সাক্ষী? ও মনে করছে কে সাক্ষী ছিল না, আমি তো গোপনে করেছি, রাত্রে রাত্রে দরজা বন্ধ করে লাইট অফ করে লেফের তলে গুণা করেছি, সাক্ষী ছিল তখন। আল্লাহ তালা তো তুই জানিস না, ওই আজ আমার চারজন সাক্ষী ও উৎপত্তি ছিল, কে কে সাক্ষী বলো? যদি কোনো ছাত্রের দিলে দিমাগে এই কথা থাকে, সে গুণা করতে সাহস পাবে? গুণা করে কেন? গুণা করে তার সাথে আমাকে গুণা কর, কেউ দেখতেছে না, রাস্তা অন্ধকার, লাইট অফ করা আছে, দরজা বন্ধ আছে, কোনো লোক জায়গা নেই, তুই গুণা কর। কিন্তু তাকে যদি কানা কানা দেয়, তোর শয়তান ভুল সিদ্ধান্ত দিতেছে, তোর নস ভুল তোকে পরামর্শ দিতেছে। তুই জানিস না আল্লাহ পাক তোর পাশে চারজন সাক্ষী মজুদ করে রাখছে, তোর অঙ্গই তো সাক্ষী, কিরামুল কাতিবিন সাক্ষী, আমলনামা সাক্ষী, জমিন সাক্ষী। এই যে সাক্ষী চারজন হবে, এটা কি কোনো ওয়াজ না হাদিস না কোরআন? কোরআনে তো বলতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই কথাগুলি আমাদের দিল দিমাগে রেখে পুরা ছাত্র জীবন, পুরা কর্মজীবন, পুরা জীবন, পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, অর্থ জীবন, পুরা জীবন এভাবে ভাই করে তৌফিক দান করে, বড় ফায়দা হবে, হবে না ইনশাল্লাহ। এখন এই কথাগুলি এক মিনিট তাকড়া করার সময়, যে কথাগুলি বলছি আমি, দুই দিন তাকড়া করো, কেন মনে থাকে না কথা যেগুলো বলতে পারে না, তাকড়া খায় না সেগুলো তাকড়া করো একজন থেকে শোনা। হয়েছে, মোটামুটি বোঝা করা হয়েছে। হয়েছে মনে থাকবে ইনশাআল্লাহ। এবার কিছু উসুলি কথা বলি। সুরা ফাতিহার আয়াত পড়েছি না আমি, সুরা ফাতিহা হলো উম্মুল কিতাব, পুরা কোরআন শরীফে পুরা শরীয়তে যা কিছু আছে মূল কথা সুরা ফাতিহার মধ্যে আছে। আল্লাহ সুরা ফাতিহা দিয়ে প্রত্যেক ছাত্রকে শিক্ষা দিচ্ছেন, এজমালিভাবে বলে দিচ্ছেন তোমার কোরআন শরীফ পড়া, এলেম পড়া, আলেম হওয়ার মাকসাদ কি, তুমি কী জন্য লাইনে আসছ, এমনকি একটা মানুষের সৃষ্টির মাকসাদ তো বলে দিচ্ছে কেন, আল্লাহ কেন বানাইছে মানুষকে। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আল্লাহ পাক হসর করে বলতেছেন, হসর নফি ইসতিসনা দিয়ে হসর করে বলতেছেন, অন্য কোনো উদ্দেশ্যে আমি সৃষ্টি করিনি। যত কাজ মানুষ করে সব গৌণ, কিন্তু আসল উদ্দেশ্য নেই ইবাদত। আসল উদ্দেশ্য কি? এই যে পড়াপড়ি, এগুলো আমাদের আসল উদ্দেশ্য না, তাবলিগের আসল উদ্দেশ্য না, জেহাদ আসল কি উদ্দেশ্য না। আমাদের মকসদ আসলে হলো ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নফি ইসতিসনাদের হসর ফাতে দেয়, একমাত্র শুধুমাত্র এবাদতই উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? একমাত্র শুধুমাত্র আল্লাহই মাহবুব, আর কেউ মাহবুব না। নফি ইসতিসনা আছে, দেওবন্দের মুফতি সাহেব দেওবন্দ পালন করে দেওয়ার দরকার, তোমরা একটা কাজ শিখে রাখো, যেখানে নফি ইসতিসনা আসবে সেখানে হসর আছে। শব্দ দ্বারা তোমাকে গেলে কিছু বুঝে আসবে না, শব্দ দ্বারা তোমাকে গেলে কিছু বুঝে আসবে না, নভি বাদ দিয়ে সুসনা বাদ দাও তাহলে অর্থ বুঝে আসবে, ঠিক আছে? তাহলে শব্দ দ্বারা তোমাকে এসব জায়গায় কিচ্ছু বুঝে আসবে, নভির দ্বারা তোমাকে কারণে সুস্থ দ্বারা তোমাকে কারণ, তখন তারা বুঝে আসবে। মাহবুদ একমাত্র আল্লাহ, এলো আসল অর্থ। অর্থ ছাত্র জীবন, কর্মজীবন, পুরা জীবন উদ্দেশ্য একমাত্র কি? এর আসল মতলব। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে প্রতি রাকাতে রাকাতে সবাইকে শপথ করাচ্ছেন, ইয়াকা সাতশো মতলব তাফসীরে লিখছেন যে সূরা ফাতিহার প্রথম তিন আয়াত হলো হামদ, হামদে বারে তালা, আর এই আয়াতটা হলো শুধু শপথ বাক্য, ইয়াকা নাবুদু, আর এদিন সিরাতুল মুস্তাকিম হলো দোয়া। সূরা ফাতিহার তিন ভাগ, হামদু সানা, শপথ আর দোয়া। কত বুঝে আসছে রে? সূরা ফাতিহার সময় সাত আয়াত কয় ভাগে ভাগ হয়েছে? তিন ভাগে ভাগ হয়েছে। প্রথম তিন আয়াত হামদু সানা, পরের তিন আয়াত প্রতিজ্ঞা শপথ, পরের তিন আয়াত হলো দোয়া, তিনে তিনে ছয়, আর মাঝের আয়াত হলো শপথ। শপথ নামা, এটা শপথ নাম, শপথ অঙ্গীকার। আল্লাহ তাআলা শপথ করাচ্ছে সবাইকে প্রতি রাখাতে রাখাতে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আপনি আমাকে যে জন্য বানাইছেন, যে জন্য সৃষ্টি করেছেন, আমি আপনাকে নামাজে দাঁড়ায় হাজার নাজার অবস্থা বলতেছি, আমি আমি আমি বর্তমানে ভবিষ্যতে মানে পুরা জীবন, নাবুদুর মধ্যে হাল মুস্তাকবিল আছে নাই, নাবুদু ঠিক আছে না, আমি না শুধু আমার পুরো ফ্যামিলি, পুরো সদ্য গোষ্ঠী, আমার ছাত্রপাত্র, আমার পরিধান সব বক্তব্য সবার নিক করব না, বোধ আপনারই মদত করব, কারো মদত করব জমতা করলেন। আমার এবাদতের মধ্যে কোনো শেরেক থাকবে না, ইয়াকা কোনো খেলাফসুল্লত থাকবে না, তবে আল্লাহ এটা আমার দ্বারা সম্ভব না, আপনার সাহায্য লাগবে, আমি যেটা ইবাদত করবো আপনারা ভরসা করে আপনার নির্ভর করে আপনার সাহায্য আমি চাই দেবো, আপনার সাহায্য আমি একিলে আমি করবো, এইয়াকা নস্তায় এবং সাহায্য আমি এক দুদিন চাব না, আজীবন আমার ওই সাহায্য চাই দেবো। হাল মোস্তাক আমার পুরা জীবন আমার যৌবন আপনার ইবাদতে ভরে দেব, আর আমার পুরা জীবন আপনার কাছে সাহায্য চাই দেব। আমি কোনো মখলুর কাছে সাহায্য চাবো না, আমি কোনো শক্তির কাছে সাহায্য চাবো না, আমি কোনো মাজারের কাছেও সাহায্য চাবো না, সাহায্য চাবো না, আমি কোনো পীরের কাছেও সাহায্য চাবো না, কার কাছে চাবো? আল্লাহ, আল্লাহর কাছে। কি শপথ বাক্য রে, এই শপথ বাক্য পাঠ করার আগে আল্লাহ পাক পুরা 99 নামের থেকে 5টা নামকে বাছাই করেছেন। আল্লাহর কত নাম? ইন্না লিল্লাহি 99 ইসমান, মিয়াতুন ইল্লা ওয়াহিদা, বুখারী 1:100। মিয়াতুন ইল্লা ওয়াহিদা মানে কি? 1:100 মানে সে আগে হিসেবে করতে না, 1:100 এবং বুখারী সেই হিসেবে দেখেছে, মিয়াতুন ইল্লা ওয়াহিদা 1:100, 99 এক কথা না জি। মান আসাহা দাখাল আল জান্নাহ, যে প্রত্যেক দিন 99 নামের অজিফা দিয়ে করবে এ জান্নাতে যাবেই যাবে প্রত্যেক দিন। কিন্তু আমরা তো শুধু ওই মক্তবে পড়া আর সালানা জলসা একটু প্রদর্শনী দেখে আর পড়ার নাম নাই। আমরা হাদিসটা বুঝেছি কি, মক্তবে পড়াইতে হবে আর জনগণের আকর্ষণীয় জন্য কি মাহফিল শোনাইতে হবে, তাতে চান্দা বেশি পাওয়া যায়। আল্লাহ তারা বলছে নাকি তোমরা মক্তব্য পড়াইলে আর প্রদর্শনী করলে তোমরা জানাতে যাবা। মানে হাসা দাখালার জন্য মানে কি, জীবনে প্রতিদিন আল্লাহ নির্মাণে অজিফা দেখে করবা, মুখস্থ করতে পারলে বেশি ভালো হয় না, দেখে পড়লে হবে প্রত্যেক দিন আল্লাহ নির্মাণ। জবান থেকে বেরোয় এরম ছাত্র কজন আছে মানে করো মাশাআল্লাহ দেখি কারা কারা, আর প্রত্যেক দিন আমি তো কোথাও এরকম পাইনি রে, সবাস মত আমি মুদ্রাসা কেউ আছে এরকম প্রতিদিন অজিফা আদায় করে এটাকে মাঝে মধ্যে করে, আজকে তো প্রত্যেকদিন করবে মাঝে করলে সবাই করত। আচ্ছা প্রত্যেকদিন পত্রিকা পড়া এরকম কোনো উস্তাদ আছে পাওয়া যায় না? আমার তো 2 মজলিস করার সময় না, একসঙ্গে সেরে যেতে হবে, এটা আত্মসমর্থন করে দরজা বন্ধ করে ঠিক কিনা মতাম সব ঠিক আছে না নাই? হ্যাঁ আমাদের রোগটা কোথায়? আমিনের নাস মাইয়াস্তারি লাভার হাদিস, এর বিরুদ্ধে কত ওয়াজ করে কিন্তু পত্রিকা কি? হ্যাঁ অনেক লোক এরম হয়ে গেছে যে পত্রিকা না হলে তার পেটের ভাত হজম হয় না, গমই আসেন আশ্চর্য করতে কিতবিয়ত হয়েছে রে। অনেক লোক আছে বিবিসির পর্যালোচনা না শুনলে ওর গম আসে না, কিন্তু প্রত্যেক দিন কোরআনশরীফ পড়াকে এরম বানাইছে, প্রত্যেকদিন আসমানোস্তা পড়াকে জিকির করাকে হারে গাঙ্গুলি উনি জীবনে পত্রিকা পড়েন না, শেখ লাদিস রহমতুল্লাহ জীবনে পত্রিকা পড়েন না, জাকির রহমতুল্লাহ ওনার জীবন কাটেনি, শেখুল হাদিসকে ওনার সাথী সঙ্গীরা যারা রাজনীতি করতো পত্রিকা পড়তো ওরা কাফের হতে হতেছে, কে লোকটা কাফের বলে কেন? কে মুসলমানদের খবরই রাখে না পত্রিকা পড়ে না, যা কাব আমি পত্রিকা পড়বো না, লাহবাল হাদিসের মধ্যে আমি নেশা, এটা কি নেশা? সাংঘাতিক নেশা, বিড়ি খাদের নেশা, সিগারেট খাদের নেশা, কি পত্রিকা ওরকম এক কোনো বেশ কম নেই, বিড়ি খাওয়া কি মানে খারাপ কাজ নাকি, বিড়ি সিগারেট কি মানে হারাম কাজ নাকি, মোবাইল তুলেছে হতো আর, কিন্তু আমরা কত মকরি মনে করি, কোনো ইমাম যদি বিড়ি খাকে দেখে বলে তার ইমাম হতে দেবে, তার সাথে নিচে কাজ নেই আল্লাহ পাকের নিরব্য না পুরা কুরাইশ ছড়াশিটা আছে না নাই আতাল কুরসির মধ্যে একটু বেশি আছে, সুরা আসরের সত্যি না একটু বেশি আছে, সব সুরার মধ্যে আছে, আছে না নাই? আল্লাহ তালা পুরা কোরআন শিব থেকে নিরব্য নামকে বাছাই করে পাঁচটা নামকে সুরা ফাতের অংশ বানাইছে। এমন পাঁচটা নাম যেগুলো সমস্ত নামের জামে হয়ে গেছে। আল্লাহ পাকের নিরব্য নাম এক নম্বর আছে কি আল্লাহ, রব, রহমান, রহিম, মালিক, তাই না? প্রথম তিন হাতে এই পাঁচটা নাম আছে, আলহামদুলিল্লাহ রব, আর রহমান, আর রহিম, মালিক, এ পাঁচটা নামকে দিয়ে সুরা ফাতের প্রথম তিন হাতকে সাজাইছে। কেন এ হেকমত কি, রহস্য কি? সামনে শপথ আসতেছে, সামনে কি শপথ আসতেছে, সেজন্য আল্লাহ তাআলা তার পাঁচটা নামকে নিয়ে শপথ করেছেন। হে আল্লাহ, হে রব, হে রহমান, হে রহিম, মালিক, আপনার পাঁচ নামে দোয়া দিয়ে বলতেছি, আমি শপথ করতেছি, আর ভুল হবে না, ইয়া কেন আবু দোয়া কেনা, আমি আর ভুল করবো না, আপনার নামে দোয়া দিয়ে বলছি, আপনি আমাকে তৌফিক দিন, আমার যৌবন, আমার জীবন এবার দিয়ে ভরে দেবো। প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা নাগরিক এটা দৈনিক বলে, কিন্তু অবহেলার সাথে বলে, দিল মনে দিক নেই, থাকলে তাসির হইতো, আরে কী বলতেছি আমি, আর না আমাদের বাড়িতে আমি করতেছি কি? এই জন্য বলা হয়েছে ইন্না সলাতা, হ্যাঁ ফাশা আর বলতে, যার নামাজ এরকম হবে তার নামাজে তাকে সমস্ত ফায়সা এবং সমস্ত মনকার থেকে ফিরে রাখবে। এরকম নামাজ হলেই তো আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাও, ইয়া আল্লাহ, ইয়া রব, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, পরে নাম হয়ে গেছে আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জীবনের মকসদ, সৃষ্টির উদ্দেশ্যের উপরে আল্লাহ পাক শপথ করাচ্ছে কি কায়দা করে সমস্ত মুসলিম নাগরিককে, সমস্ত মুসল্লিকে, এমনকি নবীকে, উম্মতকে, সবাইকে মিলে একবার না হাজারবার শপথ করতে থাকো, একদিন না একদিন তাসির হবে। এ শপথ নিয়ে আলোচনা করো, পর্যালোচনা করো, গবেষণা করো, কী শপথ করো, এরপরে প্রশ্ন আসে আমি যে আল্লাহর বন্দেগী করবো, এ বন্দেগীর জন্য একটা রাস্তা লাগবে না? বন্দেগী করে আমি আল্লাহর কাছে পৌঁছাবো, আল্লাহ নৈকট্যের ধরে নেক্সট স্তরে পৌঁছাবো, আমার গন্তব্য হলো আল্লাহর নৈকট্য, আমার গন্তব্য হলো জান্নাত, ঠিক কিনা রে? এ গন্তব্য যাদের একটা বিশ্ব রোড লাগবে না? সে রোডটা কী হবে? হাইওয়ে রোড হবে, ওয়ান ওয়ে হবে, একমুখী হবে। সেদিনও তো আগ্রহ আছে, এদিনে সালাতুল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে এমন রাস্তা দেন যে রাস্তাটা, যে রাস্তায় চলে চললে আপনার বন্দীগী হয়ে যাবে, আমার শপথ পুরো হয়ে যাবে, আল্লাহ রাস্তাতে আমাকে সাহায্য করেন, এমন রাস্তা আপনি দিবেন যে রাস্তায় উঠলে তার গন্তব্য হলো আপনি, যে রাস্তায় উঠলে গন্তব্য জান্নাত, এদিনে সালাতুল মুস্তাকিম। এ সিরাতুল মুস্তাকিমটা কী জিনিস? সিরাতুল মুস্তাকিম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সুন্নত আমল, সাহাবা খোলাফায়ে রাশিদীনের 30 বছরের সুন্নত আমল, সমস্ত সাহাবাদের জীবনের সুন্নত আমল সিরাতুল মুস্তাকিম। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইন্তেকাল পরে আমার উম্মত 73 ফেরকা হবে, এক ফেরকা জান্নাতে, সবাই কি জাহান্নামে যাবে। জান্নাতি ফেরকাদের নিদর্শন কি, বৈশিষ্ট্য কি হবে? মানা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি, ওই তরিকা ওই রাস্তার উপরে যারা চলবে, যে উপরে আমি চলছি 23 বছর, আমার খুসুসিয়াত বাদ দিয়ে, আমার মৌসুক হাকাম বাদ দিয়ে, যে আমলগুলো আমি করেছি, যে সন্ন্যতগুলো করেছি, সেগুলোকে তারা আদর্শ বানাবে। আমার খোলাফারা এবং সাহাবারা তাদের পুরো জীবনে যে সন্ন্যতগুলো আদর্শ বানাইছে, ওগুলো তারা মাপকাঠি বানা চলবে, এই লোকগুলি আসলে নাজি হবে। এটা সিরাজ মুস্তাকিম। এই জন্য করাচির শেখ রহমতুল্লাহ আলাই এই সব কিছুকে মিলে একটা শের বানাইছেন, নকশা কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নাত কে রাস্তে। কেন সিরাত মুস্তাকিম এসে গেছে, মান আর ও আসাব কি হাইওয়ে রোড, বিশ্ব রোড। উদ্দেশ্য কোনটা হয়? বদল আর মুবদল মিনহু মকসদ কোনটা? একদিন বলল যা রজুর মকসদ কি? বদল মকসদ না, বদল করলো কি মবদল মিনুর থেকে এটাকে খাস করে দিল, তাস্তি করে দিল, এর এবাম দূর করে দিল। রজুল কে? যায় এটা হলো আমাদের নহবে কায়দা। আমি একদিন আমাদের করাচি শেখ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলাম, আমাদের বদল মবদল মিনুর ভিতরে তো বদল মকসদ হয় আর মুদ্দাল মিনু মকসদ হয় না, এখানে সিরাতুল মুস্তাকিম মকসদ নয় আর সিরাতুল আনতার মকসদ, এটা কি ঠিক? খুঁজে এই কায়দা তো হলো কালামুল নাসার জন্য, কালামুল্লাহ জন্য এই কায়দা না। কালামুল্লাহর ভিতরে কোনো হারু জাওয়ায়েত নেই, দরকার নেই, এমন কিছু নেই। কেমনে বুঝবো? শোনো, আল্লাহ তালা এদিনা সিরাতুল মুস্তাকিম মুদ্দাল মিনু বানাইছেন ঠিক, কিন্তু সব বদল করেন নি, কিছু রেখে দিয়েছে। এদিনা সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, এখানে বলা যাচ্ছে কি সিরাতুল মুস্তাকিম আল্লাযিনা আনআমতা আলাইহিম আমাদের কাছে, কারণ মুস্তাকিম যে আমাদের কাছে তা আনে নাই, কিন্তু ওটা রেখে দিয়েছে। কেন? ওইটাকে মকসদ বানাবে। মুদ্দাল মিনু কি আছে? মুস্তাকিম রেখে দিয়েছে। কথা বুঝে আসছে? মুস্তাকিমটা আসলে উদ্দেশ্য কোরআনের, মুদ্দাল মিনু মকসদ, বদল কি মকসদ? ইস্তিকামত, মুনাম আলাইহিম। মুনাম আলাইহিম কারা? সিরাতুল আনআমতা আলাইহিম। তাই বললাম যে তাহলে মুনাম আলাইহিমের নেমতটা কি? নেমত তো এমন এক খাসা তো নদীতে পাওয়া যায় না, খাসা তো সেই মানুষ যাতে ফিরে বলা হয়তো ফিরে নি। তা আল্লাহ তালা যেখানে বলতেছেন মুনাম আলাইহিমের পথ ধরো, এটাই সিরাতে মুস্তাকিম। এই মুনাম আলাইহিমের বৈশিষ্ট্য কি? এলেম, এলেম তো সবার মধ্যে আছে, ফাসেকদের মধ্যে এলেম আছে, এটা খাসা না। তাহলে কি ইস্তেদাদ? সবার মধ্যে আছে। আমল? সবার মধ্যে আছে। তাকওয়া? তাকওয়া সবার মধ্যে আছে কম বেশি। কি নিয়মটা কি? এমন এক নিয়মতের কথা বলেন যেটা কারোর মধ্যে পাওয়া যায় না, আমি তো পারছি না। ফজল বলেন যে ইস্তেকামত, বলেন কি ইস্তেকামতটা হলো খাসা, এটা শুধু মুনাম আলাইহিমদের পাওয়া যায়, অন্যদের ভিতরে পাওয়া যায়। কথা বুঝে আসছে? আর ইস্তেকামত আছে পুস্তকের ভিতরে। মুনাম আলম যে মুনাম আলম হয়েছেন, এরা যে মাপকাঠি হয়েছেন, উম্মতের রাহবার হয়েছেন, এর বৈশিষ্ট্য কি? ইস্তেকামত কাকে বলে? ইস্তেকামতের তারিফ কি? ঘুমাবেন না, ঘুম আসলে ঘুম তলায় দেন। কি হয়েছে রে? কাল মোবাইল বাজেছে, দেখছেন ক্যাশ করছে, ধরা পড়ে গেছে না মোবাইল, আসছে সিসি ক্যামেরার মতো। এ কথা বুঝে আসতেছে রে? উপরে ছেলেরা বুঝতেছে না, ছেলেরা কিচ্ছু বুঝতেছে না, বুঝতেছে না তাও বুঝতেছে না, তাতে সমস্যা নেই, ফায়দা হবে। ঠিক আছে, কানে কথা পড়তেছে, ফায়দা হবে, শুধু থাকো, ফায়দা হবে। একদিন একদিন কী হবে? এটা ফায়দা হবে না? দপ্তরে আসো, ব্যাগ ধরে নিয়ে এসো। আমরা যে খানা পিনা খাই, কোন খানায় কী ভিটামিন আছে তাকে আমরা জানি, আমরা সব খাই ফেলি, ভিতরে কাজ হয় না। তাহলে ওদের না জানে বুঝে খেলেও কী হয়? কাজ। আমরা যে প্যারাসিটামল নাফা খাই, ওর মধ্যে কী আছে না আছে জানি, কিন্তু খেলে কাজ হয় কি না? কাজেই এসব হলো প্যারাসিটামল নাফার মতো, ভিটামিন মতো। বোঝো না বোঝো, শোনো, ফায়দা হবে একদিন, ঠিক কিনা? সাহাবায়ে রাসূলুল্লাহ কোনো শুনতেন, সবাইকে বলতেন, সবাই সমান বলতেন, ইবনে আব্বাস যেরকম বলতেন, সবাইকে সেরকম বলছেন, ফায়দা হয়েছে কি না? বিশাল ফায়দা হয়ে গেছে। সুরা ফাতের মধ্যে সব কিছু আছে, এটা আমরা ছোটোবেলাতে শুনতেছি কিন্তু বুঝি না যে কী আছে। এখন দেখছি না, আর সত্যি সব কিছু আছে বলতে, পুরো কোরআন শরীফের সারমর্ম কিসে আছে? সুরা ফাতের মধ্যে আছে পুরো কোরআন শরীফ। কী জন্যে মানুষ কেমনি ইবাদত করবে? তার কলা কৌশল বলছে না? এবাদত দিয়ে তো শুরু হয়েছিল ভারতের সফর। পুরা দিন পাঁচটা জিনিসের নাম, ইমান, এবাদত, হালাল, জপ করে এবার আত্মশুদ্ধি, দিন গঠিত হয়, দিনের খোলাস হল এবাদত। এবাদতের কথা শুরু ভারতে শুরু হয়েছে। হযরত বললেন যে ইস্তেকামতের তাফসির করেছেন মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি, তাফসির মাজারি, মির্জা মাজার কি বলে, কাজী সানাউল্লাহ পানিপতি, মির্জা মাজার জানাদানতুল্লাহ খলিফা, শাহুল্লাহ মহাদ্দিদ জেলবের ছাত্র, সরাসরি ছাত্র, এরা ইস্তেকামত তারিফ করেছেন। মোল্লা আলী কারী মহাদ্দিদ সাজিন তিনি তারিফ করেছেন। ওই যে সুম্মাস্তাকিম হাদিসে আছে মিশকাতে, কুল আমন্তুবিল্লাহ সুম্মাস্তাকিম, ওই হাদিসের মাথা হাতে মেরকাতের মধ্যে উনি তাফসির করেছেন। ইস্তেকামত কাকে বলে? ছোট্ট একটা কথা বলছেন, ইস্তেকামত কাকে বলে মহিলা ছাত্ররা লিখে রাখো, জালালাইন মিশকাত দাওরা ছেলেরা, এমতেসালো কুলিল মামুর, ইজতেনাব কুলিল মাহজুর, এল ইস্তেকাম, এমতেসালো কুলিল মামুর, ইজতেনাব কুলিল মাহজুর, বুঝা গেছে না? এটা কি বলে? ছোট্ট একটা কথা, সুবিশাল ইস্তেকামের মধ্যে এসে গেছে। যত মামুর আছে, আমর বিল মারুম, সব মামুর, নাহির মুনকার, সব মাহজুর, সমস্ত মামুর, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মামুর, আর সমস্ত মাহজুর মানে কি? শিরক, বেদাত, কবিরা, মকরুহ তাহরিমি, সগীরা, মুবাহ, সব হলো মাহজুর, মুনকার। মোল্লা আলী কারী আল্লাহ পাক তাকে কি যোগ্যতা দিয়েছেন, দুই শব্দের ভিতরে সব কথা বলে দিই, ইমতিসাল কুল্লিল মামুর, ইজতেনাব কুল্লিল মাহজুর, এটা কি বলে? ইস্তেকামা। আল্লাহ তাআলা বান্দাকে শিখাচ্ছেন, বান্দা আমার কাছে তুই দোয়া কর, তুই ইবাদত বন্দি করবি, দোয়া কর, আল্লাহ ভাষা শিখিয়ে দিয়েছে, সরকারি ভাষা কিন্তু এটা, ঠিক আছে না? আল্লাহর ভাষা মানে কি? সরকারি ভাষা, সরকারি ভাষা, কোনো ভুল নাই। ডিসি অফিসে যখন কেউ কোনো অনুদানের দরখাস্ত লাগে, তখন নিজে যত পণ্ডিত হোক তার ভাড়া খাটাতে হবে? খালি বলতে হবে, খালি বলতে হবে, বলতে হবে কি আমাদের একটা গদ আছে, সরকারি কি আছে, ওই গদ বলতে লিখতে হবে, তাহলে কোনো ভুল হবে না। আল্লাহ তালার কাছে সাবাস, নিজের এলেম দিয়ে সব ভুলে যাবে। আল্লাহ তালার কাছে আমার কাছে আমার ভাষা দিয়ে চাও, কোনো ভুল হবে না। আল্লাহর ভাষা আর সরকারি ভাষা কি? এজেনা সিরাতুল মুস্তাকিম, আল্লাহ ইবাদত তো করবো, আপনি সিরাতুল মুস্তাকিম দিয়ে দেন, মানে আমাকে ইস্তেকামতের তৌফিক দিয়ে দেন, ইস্তেকামতের তৌফিক দিয়ে দেন, তার মানে আমাকে সকল নেকি অর্জন, সকল বদি অর্জনের তৌফিক দিয়ে দেন। এজেনা সিরাতুল মুস্তাকিম। এখন প্রশ্ন হলো, সকল নেকি অর্জন, সকল বদি অর্জন এটা নিজে নিজে হবে না, নিজে নিজে হবে না, এর জন্য মুরব্বী লাগবে। সেটা কী লাগবে? মুরব্বী লাগবে। তাইতে আল্লাহ তাআলা কচ্ছেন, বান্দা এখানে সিরাতুল মুস্তাকিম চাও মানে কি? কোনো মুরব্বীর সহবতের সন্ধান চাও। সিরাতুল্লাহ দিলেন আনাম তালাই, তুমি আমাকে বলো যে আল্লাহ এ ইবাদত বন্দীদের জন্য সিরাতুল মুস্তাকিম লাগবে। সিরাতুল মুস্তাকিম যে সংজ্ঞা শুনলাম, তো সুবিশাল জিনিস, কাজে এ তো আমাদের সম্ভব না। আল্লাহ তাআলা আপনি এক কাজ করেন, আমাকে ইস্তেকামাতওয়ালা একদম মোনামালে বন্দার সন্ধান দিয়ে দেবেন। সিরাতুল্লাহ দিলেন আনাম তালে, আল্লাহ আমার যুগে একজন মোনামালে বন্দা আমাকে সন্ধান দিয়ে দেন, তারকে যেন আমি খুঁজে পাই, তার সাথে মহব্বত হয়ে যায়, মুনাসাবত হয়ে যায়, তার কথা যেন আমি বিনা প্রশ্নে মেনে নিতে পারি। সিরাতুল্লাহ দিলেন আনাম তালে, আল্লাহ সে বন্দরা যেন কি মাগদুবেলায় আমার দলের না হয়, সে যেন ইহুদি নাসারা না হয়, সে যেন মৌদুদি না হয়, সে কাদিয়ানি না হয়, সে যেন গায়ের মোকাল্লাদ না হয়। কেন? এরা কেউ মুরব্বী মানে না, ঠিক কিনা? হতে খেয়াল করতেছেন, আল্লাহ তারা কেউ শিখেছে, আল্লাহ আপনি আমাকে এমন এমন মুরব্বীর সন্ধান দিবেন মোনামালাই, যে মুরব্বী কী হয়, এসতে ক্ষমতা হয়, নিজেও সকল নেকি অর্জন করে, সকল প্রতিবর্জন করে, লোকটা যেন কী না হয়, মাগজুবরাইম না হয়। মাগজুবরাইম মানে যে জানিয়া বুঝিয়া গুণা করে, তারা কী বলে? আর দলেন কে? যে না জানে গুণা করে, মানে আমার স্ত্রীর জন্য আলেম হয়ে আমল হয়, জাহেল না হয়, আবার এমন জাহেল না হয় যে না জানা কারণে সে গুণা করে, এটা এমন ধরনের না, মুরব্বী যেন এমন না হয়। আল্লাহ তালা শর্ত শিখিয়ে দিচ্ছে, এর বলতে হবে কি? আমি আল্লাহ আমার দোয়াগুলি কবুল করে দেবে। এর সুরে ফাতিহা ইঙ্গিত করতেছে মানবতার সফলতার মূল হলো কি? মুরব্বী মানা। মুরব্বী চার প্রকার, মুরব্বী কয় প্রকার? চার প্রকার। নবীর জমানের নবী, নবী না থাকলে সিদ্দিক, নবী থাকলে কি? আল্লাহ নবী যখন পাইছিলেন সকলের জন্য মোনামালেন কে ছিলেন? আনাম আল্লাহ আলাইহিম নবীন, নবী যেন তো করেছেন সব মুরব্বী বলেছে কারে? সিদ্দিকি, সবার বাইরে দিয়েছে কার কাছে? তখন সিদ্দিক বলা গেছে, তো সবার বাইরে কার কাছে? শহীদের কাছে। শহীদ মানে তিন শহীদ, অমর শহীদ, ওসমান শহীদ, আলী শহীদ, ঠিক কিনা? এ তিন শহীদের কাছে কি সবাই বাইরে? তখন শহীদরা চলে যাবে, এই তিন শহীদের খতম হয়ে যাবে দিনের থেকে, তখন আর কোথায় যাবে? সালেহে, হযরত হাসান বসরি সালেহে। হাসান বসরি কি? সালেহে। এরপর থেকে যত আসবে সব কিনে সালেহে, মজাবের ক্ষেত্রেও সালেহে, আত্মশুদ্ধির ক্ষেত্রেও কি সালেহে, মিনান নবীন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালেহীন। তোমার এলবি মুরব্বী, মজাবের মুরব্বী, আত্মশুদ্ধির মুরব্বী, সব মুরব্বী কি সালেহীন হবে। এরা হলো হাসুনা উলাইকা রফিকা, এরা হলো, এরা তোমাদের উত্তম বন্ধু। ছাত্র জমানায় ওস্তাদরা কি? উত্তম বন্ধু। আজ যখন তুমি আত্মশুদ্ধির ক্ষেত্রে আবার সাহায্য করেন, উত্তম বন্ধু। আর মাজহাবের ক্ষেত্রে আবু হানিফা কি উত্তম বন্ধু, নিরাপদ নিরাপদ, কোনো ঝামেলা নাই, তুমি সুজান দিয়ে যাবে। যদি এই তিন দলের মুরব্বী না মানো তাহলে তুমি মাকদুব আলম দলিল হয়ে যাবা। এ কথা বুঝে আসতেছে, বুঝে আসতেছে মানে সমস্যা আছে কিন্তু, কিন্তু মনে আমারে না চায় বা না মানে না বোঝে না ধরে, এটা কী হয়ে যাবে? অটোমেটিক মাকদুব আলম দলিল হয়ে যাবে, জানবে কিন্তু মানবে না, অথবা জানবেই না সেজন্য মানবে না। তারা জানে মানে না, এরা মাকদুব আলম, আর জানে না মানে না এরা কি? আর একদল আছে জানে মানে মুরব্বী ধরে এরা মোনা বলে। তো সর্বমোট মানুষ কয় প্রকার? ক মোনা বলে, মাকদুব আলম, দল নেই, তিন প্রকার সর্বকালে তিন প্রকার মানুষ হবে। মোনা বলে, মাকদুব আলম, দল নেই, আমরা লেখাপড়া করে কোন কোন দলের সদস্য আর নিয়ে বলো কি হইতে হবে? মোনা বলা যে কি লাগবে? ইস্তেকামত লাগবে। কি লাগবে রে? ইস্তেকামত। ইস্তেকামত কারা কইছে? ইস্তেকামত আনতে হলে ইস্তেকামত আমার কাছে যা লাগবে, মোনামারের কাছে যা লাগবে। সাহাবা ইকরাম রসুলের কাছে কি পাইছে? ইস্তেকামত পাইছে। ইস্তেকামত আল্লাহ তাকওয়া, ইস্তেকামত আল্লাহ সুন্নত পাইছে, তারা সব জান্নাতি হয়ে গেছে। সর্বকালে মানুষ তার যুগের মোনামারের কাছে যে ইস্তেকামত হাসিল করেছে তারা সফল হয়ে গেছে। এই ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত চলবে, ঠিক আছে না কথা? আল্লাহ পাক এই মানবের সৃষ্টি শুরু থেকে এই নিয়ম করেছেন, মুরব্বী মানতে হবে। ইবলিসের ভিতরে মুরব্বীগিরি ছিল না, মুরব্বী মানা ছিল না। ইবলিস জীবনে এলেম পাইছে, এবাদত পাইছে, কিন্তু কী পায়নি? মুরব্বী পাইনি, মুরব্বীর কাছে মানতে পারেনি। আল্লাহ পাক একজন মুরব্বী বানায় পাঠাইছেন আদম আলাইহিস সালামকে, বলছে ইবলিস তুই তার মুরব্বী বান, সে কেছে সরি। ইবলিস কী কয়? আমার দ্বারা অনেক মুরব্বী বানা সম্ভব না, কেন? উনি আমার জুনিয়র, আমি তার সিনিয়র। আসলে তো ইবলিস সিনিয়র, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কি রে? এই ছোটো মানুষটাকে আমি বয়সে কত ছোটো, তারাই মুরব্বী বানো? সম্ভব। হ্যাঁ, হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, ওনার শেখ যখন খেলাফত দিয়েছে তার বয়স কম ছিল। ওর বয়স কি কম ছিল? কম ছিল। তো কম বয়সে উনি তারিখ কাঁসা মানে বাস করা শুরু করেছে, তা এক বুড়ো মেয়ের কাছে বাড়িতেছে, বুড়ো মানুষ খেয়েছে বায়াতেছে। এখন বায়াত হলে সেই যুগে যে সমস্ত আলেম তালেমরা বায়াত মুরিদির গুরুত্ব বুঝতো না, এটা উপহাস করতো, তারা কয় কি বায়াত আমরা হই না আর হওয়ার নিয়ত নেই, তুমি বায়াত হয়েছ, তো বুড়ো কাছে বুড়ো মেয়ে মানুষ জোয়ানের কাছে বায়াত হলে কেন? বুড়ো মানুষ দেখো পীর মানে তো কি বুড়া, পায়ে বসছে বুড়ো রে, সবার তার পায়ে বসছে, বুড়ো রাগ এসে না কইতে পারে না, শুতে পারে না। এখন আম লোক আলেম সাহেব কী জবাব দেবে? কথা বোঝা আসেনি? যেহেতু উনি মুখলাস ছিলেন, শায়েখ হক মুরিদ হক, মাঝখান থেকে গ্যাপ হয়ে গেছে, বয়স দুটো বড় হয়ে গেছে। এখন উনি আল্লাহর কাছে কাছে আল্লাহ আপনি আমার ইজ্জত বাঁচান, আমার শায়েখের ইজ্জত বাঁচান, এটা আমার কী বলতে করে উত্তর দিতে পারছি না। আল্লাহ তালা তার জবান দিয়ে কথা বের করে দিয়েছে কবিতা আকারে, হ্যাঁ বলে দিয়েছে, তখন ঠান্ডা হয়ে গেছে। কী বলে? জিসকে বয়ান মে, জিসকে বয়ান মে তাসির হ্যায়, জিসকে বয়ান মে তাসির হ্যায়, গর জবাবি হ্যায় তো মেরা পীর হ্যায়। বুঝলেন নি? তো তার কথা আমার দিলে তাসির হয়, কিন্তু পরিবর্তন আসে, জোয়ান আসে আমার পীর, যা তোরা মানুষ নাম নাম ঠান্ডা হয়ে গেছে। ইবলিস আদম আলাইহিস সালামকে বয়স কম বলে কি মানতে পারে না, প্রথম থেকে মুরব্বী নাম আনা শুরু হয়েছে কার থেকে? ইবলিস থেকে। ইবলিস জীবনে কি করতে পারে নাই, এই জন্য তার ইলেম গালা সব কি হয়ে গেছে রে, সব ধ্বংস হয়ে গেছে, এবার সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক দেখা যেতেছে রে বানি আদম, তোমরা যদি মুরব্বী না মানতে পারো তো তোমাদের কী হয়ে যাবে, এলেম কালাম যোগ্যতা আমল সব শেষ হয়ে যাবে। বড় নজির কিন্তু এটা, এজন্য সমস্ত নবীরা মুরব্বী আসছেন, সর্বকালে সব উম্মত কি তাদের মুরব্বা ছিলেন, মুরব্বীরা নবীরা মুরব্বী আর উম্মত কি মুরব্বা ছিলেন। যারা মুরব্বী বানাচ্ছে তারা সফল হয়ে গেছে, আর যারা মানেনি তারা ধ্বংস হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের মতো মুরব্বী যখন চলে গেছে আসমানে, অবশ্য 70 বছরের মতো কোনো মুরব্বী ছিল না, নবী ছিল না, মানুষ মুরব্বী পায়নি, সব মানুষ গরু ছাগল হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক। সব কি হয়ে গেছে রে, গরু ছাগল বলছি কেন, এই ফ্যানটা দাও বাতাস করো, আমার কথা বুঝতে পারতেছো? আমি কিন্তু উসুলি কথা বলতেছি, উসুলি শাসির মতো, এক উসুলি তো অনেক ফুল বেড়ে যাবে। আমাদের যুগের আমাদের নবীর ঘটনা থেকে বলতেছি, আমাদের নবী আর আগের নবীর মধ্যে কত গ্যাপ, 570 বছর কি ছিল না, মুরব্বী ছিল না, নবী ছিল না মানে মুরব্বী ছিল না, উম্মত মুরব্বী পাইনি, সব কি হয়ে গেছে, জীব দানার মতো হয়ে গেছে, গরু ছাগলের মতো হয়ে গেছে, কা বাগার চারপাশে ল্যাংটা ঘুরে বেড়ে, পুরুষ মহিলা হ্যাঁ, গরু আছে, গরু গাবি আর আইডে ওরা যে এক জায়গা থেকে কাপড় চুল ভরে, শাড়ি ভরে, ছায়া ভরে, কিছু ভরে, হাফ প্যান্ট ভরে, কিছু ভরে না, ছাগল পাটি আর পাটা এক জায়গা থাকে কোনো কাপড় চুল ভরে, ওরা কিছু মাইন্ড করে? সেই যুগের কুরাইশদের ভিতরে এই অবস্থা হয়ে গেছিল, এত নিচে নামছে, হায়াল আজ খতম হয়ে গেছে, যা ফাতাকাল হায়া ফাল মাসি, একদম জীব জানার মতো হয়ে গেছে, কাবাগারের সামনে তপ করে, কিন্তু কিরকম পুরুষ মহিলা একাত্রে ল্যাংটা তপ, কোনো কিছু ব্যাংক করে না, এ স্বভাবটা কাদের স্বভাব, জানোয়ারের স্বভাব, ঠিক কিনা রে, চতুষ পর্যন্তের স্বভাব, এ স্বভাবের যে এত নিচে নামলো কেন, মুরব্বী না থাকে, ঠিক কিনা রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মুরব্বী করে বানাইছেন 570 বছর পরে, এখনও উনি মুরব্বী হননি, মানে মুরব্বীর যে কোয়ালিটি আসেনি, সিফাত আসেনি, আরও 40 বছর অপেক্ষা করেছেন, উনি কার হেরা সাধনা করেছেন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে যা দেবেন দিয়ে দেন, চাইতে চাইতে আল্লাহ পাক এক রাত্রে সর্বকদরে সর্বকদরে রমজান মাসের সর্বকদরে এক রাত্রেই 30 ফেরা করেছি দিয়ে দিয়েছে, নবীর নবুয়তের যোগ্যতা এসে গেছে, নবী মহামুরব্বী হয়ে গেছে, মহামুরব্বী হয়ে গেছে, এক রাত্রেই নবুয়ত হয়ে গেছে, কোরআন শরীফ হয়ে গেছে, নবুয়ত আর কিতাবুল্লাহ একত্র হয়ে গেছে। নবীজি বলেন যে উম্মত কিতাবুল্লাহকে আগড়ে ধরবে, সুনতকে আগড়ে ধরবে, জীবনে গোমরা হবে না, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ আর সুন্নাত, কিন্তু শর্ত হলো নবীর সোহবত থেকে নিতে হবে, সাহাবারা কিতাবুল্লাহ নিয়েছেন রিজালুল্লাহ থেকে, আর নবীর থেকে সুন্নত নিয়েছেন, সুন্নতকে কিতাবুল্লাহকে সোহবতকে আগড়ে ধরছেন, সাহাবারা সব জান্নাত দিয়ে গেছে, কুল্লান ওয়াদাল্লাহ হুসনা, কিন্তু এই মুরব্বীর সামনে মানুষ তিনবার হয়ে গেছে, মানুষ কেউ গেছে, একদল কাফেররা কয়েছে ওনার কাছে যাবই না, কাফেররা কি কয় যাবই না, ওনারা মুরব্বী মানবই না, ইবলিসের মতো আবুল্লাহ আবু জাহেল কি বলে মানবই না, আমার হেদায়ত লাগবে না, ইসলাম লাগবে না, সিরাতে মুস্তাকিম লাগবে না, জান্নাত লাগবে না, জাহান্নামে যাব তবু আমি কাফেরে থাকবো, মরবো জাহান্নামে যাব, কি জিদ করেছে রে, আল্লাহ তাআলাকে যে যা সাবিত তারা তাই দেব, আবু জাহেল আর আবুল আহাবরা কাফেরে থাকতে চাইছে, জাহান্নাম চাইছে, আল্লাহ কাফের বলে রাখছে, কিন্তু আবু বকর কিছু কিছু আবু আবু বকর আবু দরদা আবু হুরায়রা এই আবুগুলো কি চাইছে, মুরব্বী মানছে, মুরব্বী ধরছে, এরা কিতাবুল্লাহকে আগড়ে ধরেছে, সুন্নতকে আগড়ে ধরেছে, সোহবতকে আগড়ে ধরেছে, জান্নাতি হয়ে গেছে সব সাহাবায়েকরা। মুরব্বীর মতো মুরব্বী পাইছে, মোনামালায় পেয়ে গেছে, ইস্তেকামতুল আমর হয়ে গেছে, কিতাবুল্লাহ হয়ে গেছে, সুন্নত রাসূলুল্লাহ হয়ে গেছে, আগলে ধরেছে সব পেয়ে গেছে, ধরমাও ধরছে, জান্নাতি হয়ে গেছে। দেখছো মুরব্বী ধরলে কি লাভ? কিন্তু আর এক দল লোক ছিল, তৃতীয় দল, এদেরকে মোনাফেক বলা। এরা কি মোনাফেক? এরা নবীর দরবারে আসছে, 10 বছর কাছে ছিল, বয়ানও শুনছে নবীর কাছ থেকে, তারা সফল এনেছে, কোরআনশরীফ পড়ছে, নবীদের সঙ্গে নামাজ কালাম পড়ছে, জামাতে নামাজ পড়ছে, নবীকে ইকতা করছে, নবীর সঙ্গে জেহাদও করছে, দান দিয়ে দিয়েছে, মাল দিয়ে দিয়েছে, সব কিছু করছে, জাহান্নামে। ব্যাপারটা কিরে, নবীর সোহবত গেল কোথায়? অথচ আমরা বলি এক জামানা সোহবতে বাউলিয়া বেহতরা সরসার দাঁত বেরিয়া, একজন অলি সোহবত যদি কেউ সামান্য সময় থাকে 100 বছরে বেরিয়ে বেড়াতে উত্তম হয়, তা যদি হয় সত্যি কথা, তো নবীর সোহবতের অবস্থা কী হবে? এই লোকগুলো সোহবতে তারা ফায়দা কেন হলো না? একটা কথা আছে না, খেজুর গাছের রস পড়ে যে কেড়ে ভরে দেয় ফোটা ফোটায়, কিন্তু শর্ত কী? দুই মুখ এক জায়গায় হইতে হবে, কিরে কী হইতে হবে? যদি মুখ দুটো দু জায়গায় থাকে তা 1 বছরে কি কেড়ে ভরবে, 10 বছরে ভরবে, মনে না 100 বছরে ভরবে? সাহাবাদের দিলের মুখ, রসুলের দিলের মুখ কী ছিল? এক জায়গায় ছিল, সাহাবারা একবারে কাজ হয়ে গেছে, এক নজরে কাজ হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। আর মুনাফিকরা 10 বছর ছিল, সব জাহান্নামে গেছে। ঘটনাটা কি? মুনাফিকদের দিলের মুখ আর রসুলের সাহেব দিলের মুখ কী আনে? এক জায়গা হয়। কিছু বুঝে আসতেছে কথা? কথা বুঝে আসতেছে? তার মানি এর ব্যাখ্যা কী? এর ব্যাখ্যা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত লাভ করেছেন, ওহী প্রাপ্ত হয়েছেন, কামেল নবী হয়ে গেছেন, এবং তিনি সমস্ত নবীদের নবী হয়ে গেছেন, শ্রেষ্ঠ নবী হয়ে গেছেন, অসাধারণ নবী হয়ে গেছেন, সেই দিন থেকে শুরু করেছেন বায়াত করা। কী শুরু করেছেন? বায়াত করেছেন 23 বছরে সমস্ত মুসলমানদেরকে 8 প্রকারে বায়াত করেছে, 8 প্রকার বায়াত করেছে। সাহাবারা সব 8 প্রকার বায়াত হয়েছে, মুনাফিকরা বায়াত হয়েছে 7 প্রকার বায়াত হয়েছে, 1 প্রকার বায়াত হয়েছে। ফেরাটা এখানে মাহবিল ইমতিয়াজ, দোনো বায়াত রয়েছে, মাহবিল ইমতিয়াজ কি? একের বেশ একটা দাবাব, সেটা কি? মুনাফিকরাও কিন্তু ইমানের বায়াত হয়েছে, মুনাফিকরা কিন্তু কোরআন তেলাওয়াতের উপর বায়াত হয়েছে, নামাজ পড়ার উপর বায়াত হয়েছে, রোজা রাখার উপর বায়াত হয়েছে, আঁকা বানানোর বায়াত হয়েছে, জান দেওয়ার উপর বায়াত হয়েছে, রাষ্ট্রীয় বায়াত হয়েছে, জিহাদের বায়াত হয়েছে, সব বায়াত হয়েছে, সব বায়াত হয়েছে, কোন বায়াত নেয়নি? শুনব এবং মানব, শুনব এবং মানব, না মানতে পারলে তবা করব, ধরা দেব, এবার একটা নেই। কথা বুঝে আসছে? আর সাহাবায়েকরাম শুনব মানব, না মানতে পারলে তবা করব, ধরা দেবো, এবার একটা নেই। কঠিন বায়াত, এ বায়াত মানুষকে মুরব্বা বানায় যায়, কি বানায় দেয়? মুরব্বা বানায় দেয়। এ মুরব্বাহার বায়াতটা তারা নেয়নি। নবীজি মুরব্বী সাহাবারা কি? মুরব্বা, মুরব্বা মুরব্বীতে মুরব্বা বানায় কেন জানো? ছিলে ফেলে, ফালি ফেলে কেড়ে ফেলে, জ্বালা জ্বালা কেড়ে ফেলে, সেদ্ধ করে ফেলে, এরপরে কী হয়ে যায়? মুরব্বা হয়ে যায়। সাহাবাদের নফসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? ছিলে ফেলছেন, ফালি ফেলে কেড়ে ফেলছেন, জ্বালা জ্বালা কেড়ে ফেলছেন, নবীর সবুদের আগুন দিয়ে সেদ্ধ করে ফেলছেন, এরপরে আল্লাহ পাকের মহব্বতের শিরার মধ্যে ডুবে দিয়েছেন, মুরব্বা হয়ে গেছে, জান্নাতি, ঠিক কিনা? সাহাবারা মুনাফিকরা এই শিলা খাওয়া বায়াত হয়নি, নফসের আপনি ছিলে ফেলবেন, ফালি করে ফেলবেন, জ্বালা জ্বালা করে ফেলবেন, সেদ্ধ করে ফেলবেন, এ বায়াতটা নেই। তাহলে কোনো মুনাফিকের নফস কে হয়নি? মুরব্বা হয়নি। আর সব সাহাবার নফস কে হয়েছে রে? মুরব্বা হয়েছে। তা মুনামালা হয়েছে, মুনাফিকরা মুখদুবেলায় মানে দল হয়ে গেছে। হ্যাঁ, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার, আল মুনাফিক আল্লাহর জেনেসিস থেকে রাখে সমস্ত মুনাফিক জাহান্নাম। দশ বছর ছিল নবীর দরবারে, বিশ্বনবীর বয়স সরাসরি বয়স শুনছে, কোরআনের বয়স সরাসরি শুনছে, ওই নাজলকে দেখছে, জিবেলকে দেখছে, রিয়াজুল জান্নাম এসে বয়স শুনছে, কোনো কাজ হয়নি। কেন রে? দুই মুখ এক হয়নি, অর্থাৎ ওরা একথা স্বীকার করে নি যে আমরা যা শুনবো তাই মানব, না মানলে তবা করবো ধরা দেবো। বরং বলে কি, সামেনা ও আসাই না। ওরা কি বলে, আমরা দশ বছর তা শুনছি, সব নাফরমানি করছি, বাড়ি যেয়ে সব আমরা মানি নি। আর সাহাবারা কি বলেন, সামেনা ও আতান, এই হলো ফরক। কথা বুঝে আসছে? তাহলে মোট লোক কয় গ্রুপ হয়েছে? কাফেররা শুনবেও না মানবেও না, মুনাফিকরা শুনবে কিন্তু মানবে না, সাহাবারা শুনবেও মানবে, ঠিক কিনা? আমাদের জন্য মাপকাঠি কারা? মেয়েরা কারা? সাহাবায়েকরা। সাহাবায়েকরা মুনামালায় ধরছে, সিরাতুল্লাহ নাম তারাই শুনছে এবং কি মানছে, নফসকে মুরব্বা বানাইছে। এরা ইস্তেকমাতুল্লাহ হয়ে গেছে, আল্লাহ পাকের আবেদ হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে। মুনাফিকরা সম্পূর্ণ উল্টা, কাফেররা সম্পূর্ণ। আমাদের আকাবরের দেহবন এই সাহাবাদের মাপকাঠিতে চলতেছে, দেহবন্ধের প্রতিষ্ঠা কিন্তু এর ফলে। দেহবন্ধে পড়ো, দেহবন্দি হও, কিন্তু উসুল হলো কি, মুরব্বি ধরো, মুরব্বা হও। এটা দেহবন্ধেরা পড়তেন, এটা দেহবন্ধে পড়তেন, এখান থেকে তালিম নিতেন, শিক্ষা নিতেন, আর 18 মাস ধরে থানার কাছে দীক্ষা নিতেন। সদস্য রহমতুল্লাহ দেহবন্ধে পড়তেন, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে 18 মাস ধরে কি নিতেন, থানবে সবতে দীক্ষা নিতেন, মুরব্বি ধরেছিলেন ওখানে যায়। মাদ্রাসা হলো তালিম মুরব্বি, আর খানকা হলো কি, ইসলামী মুরব্বি, মুনামালামকে ধরেছিলেন ওখানে যায়। হাফিজ জিদিরও তাই, সাহাবাদের মাপকাঠিতে। ওনারা বলেন জীবনে যা আছে দেখবা পড়ে, যে আমরা থানবির কাছে নিজের কোনো কথা গোপন করতাম, ওটা বলে দিতাম। কী বলতেন, হুজুর আমাদের তো অহংকার কাজ করে, আমার মধ্যে আমি ভালো এটা আসে, আমি একটু ছাত্র ভালো, ব্রেন ভালো, আমি তাকড়া করাতে পারি, আমি এবারও করতে পারি, আমি ফার্স্ট হই, এই জন্য আমার মধ্যে আমি তো কাজ করে আমি ভালো। হুজুর এই রোগের ইসলাম দিয়ে ক্যান্সার, কথা বুঝে আসছে? এলএম শিখে রোগ পয়দা হয়েছে, সাইড এফেক্ট হয়েছে, তার চিকিৎসা কোথায় করতেছে, খান কাজে। তো থানা বিষয় করতেন কি, সদর সাহেবকে আর হাফিজকে চিকিৎসা দিতেন কি, তোমরা মাদ্রাসা যখন জোর নেওয়া ছড়বা তখন সালাম ফিরে এলে দাঁড়ায় বলবা, বাইরা আমার, আমার মধ্যে অহংকার কাজ করতেছে, আমার চিকিৎসা চলতেছে, আপনারা দোয়া করুন জানিয়ে তো রোগত্ব মুক্তি হয়ে যায়, কারণ দাঁড়া দাঁড়ায় এলান করতে হইতো। হাফিজ যুদ্ধরা সদর সাহেব সোজা করতে, এটা ভরা মাদ্রাসা, এক মাদ্রাসা খোলা দিনে দুপুরে জোর সময় সব ছাত্র থাকে, ও দাঁড়ায় বলতো আমি অহংকার রোগী, আপনারা দোয়া করুন রোগত্ব মুক্তি হয়ে যায়। সবক দেশে কে থানের মতলার এক মাস এসব আদায় করতে হয়েছে, পাঁচ তত্ত্ব নামাজে 5 বছর আদায় ঘোষণা দিতে হয়েছে, এবার হালাত দাঁড়াইছে, ওদের আপনার সবক আদায় করে আছে, কী অবস্থা, রোগ সারে নেই তবে কমছে, রোগ সারে নেই কিন্তু অহংকার সারে নেই কিন্তু কী হয়েছে, একটু কম পড়ছে, তখন সবক পাল্টাইতেছে কি, তাহলে এক কাজ করো, যে কথাগুলো তুমি মুখে বলতো এই কথাগুলিকে ফেরেছে যায় হ্যান্ডবিল চালাই ফেলো, নিজের পয়সা খরচ করে। এরপরে প্রত্যেক নামাজের ঘরে গেট দোয়া দেওয়া এগুলো বিলি করো, বাইরে আমার এলেন দোয়া করো, আমাদের দোয়া করো, আরও কঠিন সবক না। এভাবে করে ওনারা আত্মসত্যি করেছেন থানাবন্ধে, দেবন থেকে এলেম নেছেন, ওখান থেকে কিনেছেন আদব নেছেন। আল্লাহ রসুল বলেন, আল্লামানি রব্বি ফাসানা তালিমি ও আদাবানি রব্বি ফাসানা তালিমি, শিক্ষা লাগবে, দীক্ষা লাগবে, এলেমে লাগবে, আদবে লাগবে, সমন্বয় যখন হবে তখন নূর আল্লাহ নূর হবে। শুধু শিখবা, শুধু যোগ্য হবা, মালাকাত এর করবা, আদি হবা, মুফতি হবা, মহাদ্দেশ হবা, আর অহংকার দমন করবা না, ইসলাম করবা না, তুমি আর ইবলিসের মধ্যে সামান্য ব্যাস করবে, ঠিক কিনা? দোস্ত, তার লোক দেবন কেন হয়েছে, আলম দেহমন্দির আকাবেররা এরা ইংরেজ খেতে আন্দোলন করছে, অস্ত্র যুদ্ধ পারেন নাই, শহীদ হয়ে গেছে অনেকে, তখন তারা এই পথ ধরেছে যে আমরা এলমি এবং ইসলাম এনে কাজ করব, মানুষ তৈয়ার করব। কথা বুঝে আসছে? তখন কাসেম নানাতুবি রহিদামত গঙ্গুই হাজির সাহেবের সৌ দুটাই আত্মশুদ্ধি করে এসে এরা পরামর্শ করে দেবন বানাইছে, দেবন বানাইছে। এরা বলে কি এখানে কিতাবুল্লাহ এবং রিজারুল্লাহ সমানে মেহনত চলবে, কিতাবুল্লাহ মেহনত হবে দর্শে, রিজারুল্লাহ সমানে সোহবতে, এদের আদর্শ মানুষ তৈরি হবে, তার লোক মাল্লা ফায়দা হবে, ইস্তেকামতের লোক তৈরি হবে, আল্লাহর লোক তৈরি হবে, ইত্তেফাকের লোক তৈরি হবে। আর ইংরেজরা এ দারুলুল বিদ্যে দেবন্দের বিরুদ্ধে চাই শত্রু খাড়া করেছে, চাই শত্রু তারা মুরব্বী মানে না, এক শত্রু হলো কাদিয়ানি, আর শত্রু মওদুদি, আর এক শত্রু হলো বেরেলভি, আর এক শত্রু হলো গারে বোকালে লামোজাবি। এই চাই শত্রুর কী করেছে, খাড়া করেছে সারা জীবন দেবন্দের বিরুদ্ধে তোমরা আহ্বান দিবা, উম্মতের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করে চাই শত্রু খাড়া করেছে, যোগান দেওয়ারা মধুদি মুরব্বী মানে না, লামদাই মুরব্বী মানে না, কাদিয়ানি কি মুরব্বী মানে না, আর আহলাদিস কি মুরব্বী শত্রু, এরা মুনাম আলম স্বীকার করে না, একটা সিরাতে মুস্তাকিম হইলে হবে, মুনাম আলম লাগবে না, এটা মাকদুম আলম দল হয়ে থাকবে, মুনাম আলম হবে না। ঠিক আছে না রে, দেহবন্ধের শত্রু চারটা, তুমি শত্রু কয়টা, চারটা, এক নম্বরে কাদিয়ার, দুই নম্বরে মওদুদি, তিন নম্বরে গায়ে মোকাল্লাতে, চার নম্বরে ফেরোলবি, এই যে আটপিসি বাটপিসি ভান্ডারি ভরে সব তো ফেরোলবি গুরু, ঠিক কিনা? এ চার শত্রু গেরা দেহবন্ধের, হ্যাঁ দেহবন্ধের সাত শত্রু মোকাবিলা করে যাচ্ছে, আর দেহবন্ধের বন্ধু কারা, সমস্ত হকানে ভিড়রা আর সমস্ত তবলিগালরা, ঠিক কিনা? সমস্ত মজাবপন্থীরা, সমস্ত এরা হলো এদের সহায়ক, এরা এই লাইনকে সহযোগিতা করে। দেহবন্ধের দোস্ত হলো সমস্ত হকানি বীররা, দেহবন্ধের দোস্ত হলো সমস্ত মোবাল্লেকরা, দেহবন্ধের দোস্ত হলো সমস্ত মজাবপন্থীরা। দেহবন্ধ মানে কি মজাব মানে, দেহবন্ধ মানে কি আরো ছোট ছোট জামাত, দেহবন্ধ মানে কি মোবাল্লেক, দেহবন্ধ মানে কি হকানি বীর, মজাব সুন্দর জামাত তাবলিগ সমস্ত হকানি বীর, সমস্ত পাঁচ বছর দেবন্দের বন্ধু, ঠিক কিনা? দেবন্দের শত্রু কয়টা, চারটে, কী কী, কাদিয়ানি মওদুদি ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, অনেক সময় ওই শত্রু আমাদের ঢুকে দেয়, কিছু কমে আলমে কী বানায় ফেলে, গাড়ি বোকরা বানায় ফেলে, কিছু তবলিগালে কী বানায় ফেলে, গাড়ি বোকরা, তখন আমরা ভুগতে থাকি। যেমন নাকি ভালো মানুষ ক্যান্সার হয় না, ভালো মানুষ কী হয় রে, হাতে পায়ে ক্যান্সার হয়েছে, তখন কী করতে হবে, চিকিৎসা করতে হবে, না হলে কেটে ফেলতে হবে, ঠিক কিনা? বর্তমান তবলিগের ক্যান্সার হলো সাহায্য সাহেব, ঠিক কিনা? চেষ্টা চলতেছে ইসলাম হয় কিনা, নাহলে কী করবে, সম্পর্ক কেট আপ করে দিয়ে আমাদের কাজ করতে হবে, তাহলে কি আমরা তবলিগ নষ্ট করে ফেলব, ঠিক কিনা? অনেক কমে আলো পড়ে কী হয়ে যায়, গাড়ি মোকালত হয়ে যায়, মদুদি হয়ে যায়, এগুলো ক্যান্সার, এগুলো কি অনেকে বেদাতি হয়ে যায়, এগুলো ক্যান্সার, এগুলো এসলা করো মানে কী করো, কেটে ফেলো, সম্রক্ষণে কাজ ফেলায় যাও, ঠিক কিনা? আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা খালি আলেম হলে হবে না, সচেতন হতে হবে, ঠিক কিনা? কে শত্রু কে বন্ধু চিনতে হবে। আল্লাহ তালা বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লাহ তাবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুব মুবিন, শুনে গেছেন? হে বনি আদম, তোমাদের সাথে চুক্তি হয়েছে, কিন্তু আহাদ হয়েছে, কী আহাদ হয়েছে, তোর শয়তানের তাবাদারি করবে না, কী করবে না? শয়তানের তাবাদারি হলো মাজাব না মানা, শয়তানের তাবাদারি হলো শূন্য তাবাদারি না থাকা, শয়তানের তাবাদারি হলো গায়ের মোকাল্লাদ হওয়া, শয়তানের তাবাদারি হলো মধুদি হওয়া, ঠিক কিনা রে, বেরোলি হওয়া। তো কার তাবাদারি করবো, ওয়ানে বুদুনি হাজা সিরাত মুস্তাকিম, তোর আমাকে মানবা সিরাত মুস্তাকিম মানবা, সিরাত মুস্তাকিম মানে মোনা মানা কি মানবা, নবী থাকলে নবী নাহলে সিদ্দিক নাহলে সোয়াদা নাহলে সোয়ালিন মানবা, মাজাব হয়ে থাকবা, হাক্কানি সুবিধিতের সঙ্গে থাকবা, উত্তরের সঙ্গে থাকবা, খবরদার এখানে খাবার মেয়ামারা দেওয়া করবা তা করবে না, বিড়াল যদি গৃহস্থ বাড়ি করে আসবে মেয়ামারা করে গৃহস্থ বাড়ি নেবে, কথা বলি হুজুর এত কষ্ট করে তোমাদের জনজীবন ক্ষয় করে ফেলতেছে, আর তোমাদের লামদারি হয়ে যাও, গ্যার মোকাবিলা হয়ে যাও, সাতপন্থী হয়ে যাও, বেরোলি মেয়েদের ওদের ছাড়বে, হ্যাঁ আমার দিবে মাটি গুলো দরজন কি করলি, মাহদু ভালাই ভাবা, মোনা মালাই ভাবা, দরি ভাবা, বলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে মোনা মালাইবে সদস্য হয়ে, সিরাতুল মুস্তাকিমের সদস্য হয়ে, আল্লাহ পাকের আবেদ হয়ে, মাজহাবপন্থী হয়ে, দোস্ত সুন্নতপন্থী হয়ে, দেবন্দী হয়ে, আলোচনা সদস্য হয়ে জীবন অতিবাহিত করে আল্লাহ পেয়ারা তরুদান করেন। আমার তো ইল্লা বিল্লাহ, আজকে এখানে থাক, সুবহানাল্লাহ বিহামদিহি, আলহামদুলিল্লাহ রহমানুর রহিম আল কিয়ামুদ্দিন, আল্লাহুম্ম সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতে আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ আল্লাহ, যা বললাম শুনলাম দয়া করে কবুল করে নেন। এ আল্লাহ, এর মধ্যে কোনো বেকবুলিটি থাকলে আল্লাহ তাতে ফানা দিয়ে দেন। এ আল্লাহ, কোনো ভুল হয়ে গেলে মাফ করে দেন, ইসলাম করে দেন। আল্লাহ ওস্তাদ ছাত্র সবাইকে এগুলো মনে প্রাণে এই জিনিসগুলোকে এই কথাগুলোকে গলার মালা বানায়, আল্লাহ জীবনের সিলেবাস বানায় লিবাস বানায় সেটা তৌফিক দান করেন। আল্লাহ এরা কষ্ট করে সবক বাদ দিয়ে কোরবানি করেছে, কোরবানি কাপড় কবুল করেন। আল্লাহ এদেরকে যথাযথ দান করেন। আল্লাহ প্রত্যেক ওস্তাদ ছাত্র মানুষকে তো আপনি ভালো করে দেন। আল্লাহ মুনামালায় ভাত জজবা দিয়ে দেন, সিরাত মুস্তাকিমের জজবা দিয়ে দেন, মুরব্বি মানার জজবা দিয়ে দেন, ইতলাসের জজবা দিয়ে দেন, আল্লাহ তাজকিয়ার জজবা দিয়ে দেন, হককে হক বোঝার তৌফিক দিয়ে দেন, বাতিলকে বাতিল বোঝার তৌফিক দিয়ে দেন, সমস্ত শত্রুকে সিনার তৌফিক দিয়ে দেন, বন্ধুকে সিনার তৌফিক দিয়ে দেন, হাসুনাউল্লাহ রফিকার আল্লাহ পুরাপুরি আমাদেরকে সামনে সরাসরি করে দেন। আল্লাহ দয়া করে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।